أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فقال تعالى في كلامه المجيد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين নিশ্চয় আল্লাহ ইমানদারদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মালকে, এটার বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, ওয়াক্তুলুনা ওয়ুক্তালুন, তারা মারে এবং মরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এ ব্যাপারে তাওরাত ইনজিল এবং কুরআনে তাদের ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে ওয়াদা পালনে আর কে বেশি সত্যবাদী। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়আতুম বিহ, তোমরা আল্লাহ তাআলার সাথে যেই সওদা করেছো, যে কেনাবেচা করেছো, সেই কেনাবেচার জন্য, সেই সওদার জন্য আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহা সাফল্য। এবং তাদের কোয়ালিটির ব্যাপারে আল্লাহ তাআলা, তাদের গুণাবলীর ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা হচ্ছে তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকু সিজদাকারী, সৎ কাজের নির্দেশদাতা, অসৎ কাজে নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমার সংরক্ষণকারী। এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন যে অবাশ্বিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন। বিনিয়ামাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে আমরা সুহাদাদের কাফেলা, এ ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের পূর্ববর্তী যে সালফে সালিহীনগণ, সাহাবায়ে আজমাইনগণ থেকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ, এবং বর্তমান সময় পর্যন্ত আমরা বিশেষ বিশেষ বিশেষ কিছু সুহাদাদের ঘটনা এখানে তুলে ধরব, যাতে করে ওহারিদুল মুমিনিন, মুমিনিনরা, মুমিনিনরা আল্লাহ তাআলার জন্য জান এবং মাল দিতে প্রস্তুত হয়, যাতে তারা, তাদের সামনে দৃষ্টান্ত থাকে, যাতে করে তারা তাদের পূর্ববর্তী যারা চলে গেছেন তাদেরকে অনুসরণ করতে পারে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাও ওয়াদিদতু আন আগযুয়া ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আগযুয়া ফাউকতাল সুম্মা আগযুয়া ফাউকতাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার শপথ, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, আমি আন্তরিকভাবে ইচ্ছা করি যে আমি আল্লাহর রাস্তায় লড়াই করি, অতপর শহীদ হই, আবার জীবিত হয়ে আবার লড়াই করি, পুনরায় শাহাদা বরণ করি, অতপর পুনরায় জীবিত হয়ে যুদ্ধ করি এবং পুনরায় শহীদ হয়ে যাই। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার শাহাদা বরণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তো আমরা ইনশাআল্লাহ প্রথমে সাহাবাদের থেকে শুরু করব। এখানে আমি সাহাবাদের থেকে বিশেষ বিশেষ কিছু ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ, যেগুলো বিভিন্ন যুদ্ধের ময়দানে তাদের শাহাদাতের পূর্ব মুহূর্তে ঘটেছিল, যেটা হাদিস থেকে, সহিহ হাদিস থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে। আবু বকর ইবনে আবু মুসা আল আশারি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আমার পিতাকে একথা বলতে শুনেছি যখন তিনি শত্রুদের সামনে বিদ্যমান ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবওয়াব আল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ, নিঃসন্দেহে জান্নাতের দরজাগুলো তরবারির ছায়াতলে রয়েছে। এই কথা শুনে রুক্ষ বেশধারী একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আবু মুসা, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছেন? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, হ্যাঁ, আমি এটা বলতে শুনেছি। তখন সে ওই ব্যক্তি ফারাজা ইলা আসাবি, সে তার সাথীদের কাছে ফিরে গেল এবং ফাকল আকরাউ আলাইকুমুস সালাম, আমি তোমাদেরকে বিদায় সালাম জানাচ্ছি। অতঃপর তুম্মা কাসারা জাফনাস সাফিহি ফা আলকাহা, তুম্মা কাসারা জাফনাস সাফিহি ফা আলকা, অতঃপর সে তরবারির খাপটি ভেঙে ফেলে নগ্ন তরবারি নিয়ে শত্রুদের দিকে অগ্রসর হল। অতঃপর শত্রুকে আঘাত করতে করতে অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন। এটা মুসলিম শরীফ থেকে বর্ণিত, তিরমিজা এবং আহমদেও বর্ণিত হয়েছে হাদিসটি। বদর যুদ্ধের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, যখন তার সাহাবীদেরকে নিয়ে বদরের দিকে রওনা দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশেষে তিনি মুশরিকদের পূর্বেই সেখানে বদরের স্থানে পৌঁছে গেলেন। তারপর মুশরিকরা সেখানে এসে পৌঁছল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমরা অবশ্যই কেউ কোনো বিষয়ে আগে বেড়ে কিছু করবে না, আগে বেড়ে কিছু করবে না যতক্ষণ আমি এ ব্যাপারে নির্দেশ না দিব অথবা স্বয়ং আমি তা করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের নিকটবর্তী হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা সেই জান্নাতের দিকে ওঠো যার প্রশস্ততা হলো আকাশ এবং পৃথিবীর সমান। উমাইর ইবনে হুমাম আনসারি সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, হে আল্লাহ রাসূল, জান্নাতের প্রশস্ততা কি আসমান এবং পৃথিবীর সমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন তিনি বলেন, ওই সাহাবি বলেন যে, বাখিন বাখিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখিন বাখিন, তোমার কি হলো যে তুমি বাখিন বাখিন বললে? তখন তিনি বললেন ওই সাহাবি, যে হে আল্লাহ রাসূল, তার অর্থাৎ জান্নাতের অধিবাসী হওয়ার কামনা ছাড়া আর কিছুই নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, ফা ইন্নাকা মিন আহলিহা, তুমি তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ জান্নাতবাসীদের। তখন তিনি ওই সাহাবি কতিপয় তিনি কিছু খেজুর খাচ্ছিলেন, তারপর বললেন, আমি যদি এগুলো খাওয়া পর্যন্ত বেঁচে থাকি তবে দীর্ঘক্ষণ জীবিত থাকতে হবে, অর্থাৎ এত দেরি সহ্য হবে না। অতঃপর তিনি তার কাছে যত খেজুর ছিল তিনি সবগুলোকে ফেলে দিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়লেন, অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন। মুসলিম থেকে বর্ণিত হাদিস। কুররা বা কোরআনের হাফেজদের ব্যাপারে একটি বিশেষ ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সহিহ হাদিসে বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে ঘটনাটি। কিছু লোক একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে, আমাদের সঙ্গে কিছু আলেম, কিছু শিক্ষিত মানুষ পাঠিয়ে দিন যারা আমাদেরকে কোরআন এবং সুন্না শিক্ষা দিবে। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন আনসারীকে পাঠিয়ে দিলেন, যাদেরকে কুররা বা কোরআনের হাফেজ বলা হতো। তো যে রাবি এই হাদিসটি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে, আমার মামাও তাদের মধ্যে ছিলেন, এই 70 জন কারীদের মধ্যে, কুররাদের মধ্যে তিনি একজন ছিলেন। তারা, এই কুররারা, রাতে কোরআন পড়তেন এবং কোরআন অধ্যয়ন করতেন, একে অন্যের মধ্যে কোরআন পাঠ করতেন, তিলাওয়াত করতেন এবং এ থেকে শিক্ষা অর্জন করতেন। আর দিনের বেলা তারা পানি এনে মসজিদে রাখতেন এবং কাঠ সংগ্রহ করে তা বিক্রি করতেন এবং তা দিয়ে আহলে সুফা এবং গরিবদের জন্য খাদ্যদ্রব্য ক্রয় করতেন। সুবহানাল্লাহ, কত উত্তম জীবন তারা যাপন করতেন। যে তারা কি করতেন, রাতের বেলা কোরআন পড়তেন, নিজেদের মধ্যে অধ্যয়ন করতেন, এটা থেকে শিক্ষা অর্জন করতেন। দিনের বেলা তারা মসজিদে এনে পানি রাখতেন যাতে করে অন্যরা উঁচু করতে পারে, আর কাঠ সংগ্রহ করে বিক্রি করে আহলে সুফা, অর্থাৎ তৎকালীন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে পাশে অবস্থানকারী যে সাহাবারা, যারা দিন শিক্ষার জন্য সবসময় নিজেদেরকে উৎসর্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতেন, এই আহলে সুফার জন্য খাবার কিনতেন এবং গরিবদের জন্য খাবার কিনতেন, আল্লাহু আকবার। তো তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন। পথে মধ্যে যারা তাদেরকে নিয়ে যাচ্ছিল তাদেরকে আটক করে গন্তব্যস্থলে, অর্থাৎ যেখানে নিয়ে যাচ্ছিলেন সেখানে পৌঁছার পূর্বেই তারা তাদেরকে হত্যা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন শাহাদতের পূর্বে তারা এই দোয়া করলেন, তারা দোয়া করলেন, আল্লাহুম্মা বাল্লিগ আন্না নাবিয়ানা আন্না ক্বাদ লাকিনাকা ওয়া রাদিনা আনকা ওয়া রাদিতা আন্না। হে আল্লাহ, তুমি আমাদের নবীকে এই সংবাদ পৌঁছে দাও যে আমরা তোমার সাক্ষাৎ লাভ করেছি, অতঃপর তোমার প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি এবং তুমিও আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছ। তারা আল্লাহর কাছে দোয়া করলেন যাতে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেওয়া হয়। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমার মামা হারাম ওনার পিছন দিক থেকে এসে একটা লোক বল্লমের খোঁচা মেরে মানে শরীর পুরে এপার ওপার করে দিলেন, অর্থাৎ পিছন থেকে পিঠে মারলেন এবং বুক দিয়ে বেরিয়ে গেল। তখন হারাম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ফুস্তু অরব্বি কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, নিঃসন্দেহে তোমার ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এবং তারা এই বলে দোয়া করছে, হে আল্লাহ, তুমি আমাদের নবীকে এই সংবাদ পৌঁছে দাও যে আমরা তোমার সাক্ষাৎ লাভ করেছি, অথবা তোমার প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি এবং তুমিও আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছ। বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত। সাধারণত এই ঘটনাটিকে যদি আমরা দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে সাধারণ মানুষ কি মনে করবে? যে তারা ঈমান আনছে, পরে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে এভাবে প্রতারণা করে, দুনিয়ার দৃষ্টিতে এটাই দেখা হবে। কিন্তু আল্লাহ তালার মাওয়াজিনের ক্ষেত্রে, আল্লাহ তালার মানদণ্ড অনুযায়ী তারা কি লাভ করেছে? তারা তাদের রবের সাক্ষাৎ লাভ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্টি হয়েছে। বান্দার জন্য এর চেয়ে উচ্চতম মাকাম, এর চেয়ে উচ্চতম চাওয়া পাওয়া আর কি হতে পারে? সুতরাং এটাই হচ্ছে সফলতার পথ। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত অন্য একটি হাদিস, অন্য একটি ঘটনা, তিনি বলেন যে আমার চাচা আনাস ইবনে নাজর বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন, যার জন্য তিনি খুবই দুঃখিত হয়েছিলেন। তো তিনি একবার বললেন, হে আল্লাহর রাসূল, প্রথম যে যুদ্ধ আপনি মুশরিকদের সাথে করেছেন তাতে আমি অনুপস্থিত থাকলাম, যদি এরপর আল্লাহ আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে হাজির হওয়ার সৌভাগ্য দান করেন তাহলে আমি কি করব আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন। অতঃপর যখন উহুদের দিন এলো তখন মুসলিমরা ঘাঁটি ছেড়ে দেওয়ার কারণে পরাজিত হলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে এক জায়গায় অবস্থান করতে বলেছিলেন, যখন যুদ্ধে প্রায় বিজয় হয়ে গিয়েছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম না শুনে যখন তারা গনিমত সংগ্রহে, তারা ভেবেছিলেন যুদ্ধে বিজয় লাভ করেছেন, তারা তাদের স্থান ছেড়ে দিয়েছিলেন এবং গনিমত সংগ্রহের কাজে লেগে গিয়েছিলেন। তো তখন পিছন থেকে শত্রুরা এসে আক্রমণ করে, এবং তো এটাই বলা হচ্ছে হাদিসে যে যখন মুসলিমরা ঘাঁটি ছেড়ে দেওয়ার কারণে পরাজিত হলেন, তিনি বললেন, অর্থাৎ আনাস ইবনে নাজর তিনি বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আতাযিরু ইলাইকা মিম্মা সানাআ হাউলাই, হে আল্লাহ, এরা অর্থাৎ এই সঙ্গীরা যা কিছু করলো তার জন্য আমি তোমার নিকট উযর পেশ করছি, অর্থাৎ আমার সঙ্গীরা এই যে যুদ্ধের ঘাঁটি ছেড়ে দিল এটার জন্য আমি তোমার কাছে উযর পেশ করছি, অর্থাৎ তাদের জন্য আমি মাফ চাচ্ছি, তুমি তাদেরকে উযর দাও, তাদেরকে ক্ষমা করো। এবং তিনি আরো বলেন, ও আবরাউ ইলাইকা মিম্মা সানাআ হাউলাই ইয়ানে আল মুশরিকিন, অর্থাৎ মুশরিকরা যা কিছু করলো তা থেকে আমি তোমার কাছে সম্পর্কহীনতা প্রকাশ করছি। অতঃপর তিনি সামনে আগে বাড়লেন এবং সামনে সাদ ইবনে মুআযকে পেলেন, তিনি বললেন, ইয়া সাদ ইবনা মুআযক আল জান্নাতা ও রাব্বিন নাযর ইন্নি আজিদু রিহাহা মিন দুনি উহুদ, হে সাদ ইবনে মুআযক, জান্নাত কাবার রবের কসম আমি উহুদ অপেক্ষা নিকটতর জায়গা থেকে তার সুগন্ধ পাচ্ছি। এটা বলে তিনি শত্রুদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন। সাদ বললেন, হে আল্লাহ রাসূল, সে যা করলো আমি তা পারলাম না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তার দেহে আশিটার চেয়েও বেশি তরবারি, বর্ষা এবং তীরের আঘাত চিহ্ন পেলাম, আর আমরা তাকে এই অবস্থায় পেলাম যে তাকে হত্যা করা হয়েছে এবং মুশরিকরা তার নাক কান কেটে নিয়েছে, ফলে তাকে কেউ চিনতে পারেনি, কেবল তার বোন তাকে তার আঙ্গুলের চিহ্ন দেখে চিনতে পেরেছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা ধারণা করতাম, অর্থাৎ সূরা আহজাবের 30 নং আয়াত, এবং তার অর্থাৎ আনাস বিন নাজর এবং তার মতো লোকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, যেখানে বলা হয়েছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহ ফামিনহুম মান কাদা নাহবা, মুমিনদের মধ্যে কতক আল্লাহ তাআলার সঙ্গে তাদের যে কৃত অঙ্গীকার এটাকে পূর্ণ করেছে এবং এদের কেউ কেউ শাহাদত বরণ করেছে। তিনি বলেন যে আমরা মনে করতাম আনাস বিন নাজর এবং তার মতো যে তারা রয়েছে তাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত হাদিসটি। বদরের যুদ্ধের সাথে জড়িত আরেকটি ঘটনা, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে উম্মে রুবাইয়্যি বিনতে বারা বিন হারেসা ইবনে সুরাকার মা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না, কারণ অকানা কুতিলা ইয়াউমা বাদরিন, সে বদরের দিনে নিহত হয়েছিল, কতল হয়েছিল। তিনি বললেন যে ওয়া ইন কানা ফিল জান্নাতি সাবারতু ওয়া ইন কানা ওয়াইরা যালিকা তাহাদতু আলাইহি ফিল বুকা, সে যদি জান্নাতি হয় তাহলে আমি তার জন্য সবর করব, আর যদি সে অন্যথা কিছু হয় তাহলে মন ভরে অত্যধিক কান্না করব। তিনি বললেন, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকার জান্নাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া উম্মু হারিসা, হে হারেসার মা, ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকার জান্নাত রয়েছে। ওয়া ইন্না ওয়াইনাবনাকা আসাবাল ফিরদাউসাল আআলা, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকার জান্নাত রয়েছে, তোমার ছেলে রয়েছে সর্বোচ্চ ফিরদাউস আল জান্নাতে, ফিরদাউস আল আআলা জান্নাতে। বুখারী থেকে বর্ণিত হাদিস। আর কি প্রয়োজন বান্দাদের, কি চায় বান্দারা? ফিরদাউস আল আআলার অধিবাসী, আল্লাহ রাস্তায় শাহাদা বরণ করতে পারলে। অন্য একটি ঘটনা, উহুদের যুদ্ধের দিনে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তিনি বলেন, আমার পিতাকে অর্থাৎ আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে উহুদ যুদ্ধের দিন তার অঙ্গ প্রত্যঙ্গ ছেদন হেতু বিকৃত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো, অর্থাৎ অনেক বেশি নাক কান কেটে ফেলেছিল মুশরিকিনরা। আর আমরা জানি এখানে প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে আল্লাহ তাআলার সামনে যখন বান্দারা হাজির হবে, যে অবস্থায় সে নিহত হয়েছিল সেই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, হে বান্দা, তুমি আমার জন্য কি করেছো, কেন তোমার এই অবস্থা হলো? তখন সে বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির লক্ষ্যে আমার এই অবস্থা, বা আল্লাহ আপনার জন্য। তো হাদিসে আমরা ফিরে আসি, তিনি বললেন, যখন এই অবস্থায় নিয়ে আসা হলো এবং সামনে রাখা হলো, আমি আমার পিতার চেহারা খুলতে গেলাম, কিন্তু আমাকে আমার আপনজনেরা নিষেধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা জালাতিল মালাইকাতু তুযিল্লুহু বিআজনিহাতিহা, ওকে ফেরেশতারা নিজেদের ডানা দিয়ে সর্বদা ছায়া করছিল। সুবহানাল্লাহ। এটা বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত ঘটনাটি। আমরা হয়তো মনে করতে পারি তাদেরকে অনেক আঘাত করা হয়, অনেক কিছু করা হয়, কিন্তু আমরা কি জানি সেই হাদিসটি যে শহীদরা আসলে মৃত্যুবরণ করার সময়, যেমন তিরমিজি থেকে বর্ণিত হাদিস, যে শহীদ হত্যার আঘাত ঠিক সেইরূপ অনুভব করে যেরূপ তাদেরকে চিলটি কাটার বা পিপিলিকার কামড়ের আঘাত অনুভব করে। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে দেখে মনে হবে অনেক আঘাত করা হয়েছে, কিন্তু সে এতটুকু অনুভব করে যতটুকু হচ্ছে পিপড়ার কামড় অথবা চিমটি কাটার মতো। আল্লাহু আকবার কবীর। তিরমিজি থেকে হাসান সূত্রে বর্ণিত হাদিস। সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু উনার ব্যাপারে সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণনা করতেছেন, আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়াউমুল উহুদের দিনে, উহুদ যুদ্ধের দিনে, যে নিশ্চয়ই চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। তখন দুইজন নিজেদেরকে একাকী করলেন। অতঃপর আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, যখন আমি আগামী দিন শত্রুদের মোকাবেলায় যাব, তখন আমি যেন এরকম হয় যে একজন শক্তিশালী পীর এবং খুবই অহংকারী, এর সাথে আমি মোকাবেলায় যাই, আমি আপনার জন্য তার সাথে যুদ্ধ করব, তারপরে সে আমাকে আমার সাথে যুদ্ধ করবে এবং আমাকে হত্যা করবে, সে আমার নাক কান কেটে নিবে, এবং আমি যখন আপনার সাথে আগামীকাল সাক্ষাৎ করব, তখন আপনি জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, কে তোমার নাক কান কেটে নিল? তখন আমি বলবো, আপনার জন্য হে আল্লাহ এবং আপনার রাসূলের জন্য, অর্থাৎ আপনার রাসূলকে অনুসরণ করা এবং আল্লাহর আপনার রাসূলকে রক্ষা করার জন্য, অর্থাৎ এই জন্যই আমার নাক কান কাটা হয়েছে। তখন আপনি বলবেন, তুমি সত্য বলেছ হে বান্দা। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তাকে দেখলাম ওই দিনের পরে, উহুদের দিনের পরে, তার নাক এবং কান কেটে নেওয়া হয়েছে, মানে সুতার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। অন্য বর্ণনা রয়েছে, আব্দুল্লাহ বিন জাহাস দোয়া করেছিলেন এই কথা বলে, হে আল্লাহ, আমি আপনার কসম করতেছি, আমি শত্রুদের সাথে আগামীকাল সাক্ষাৎ করব, তখন তারা আমাকে হত্যা করবে, তারা আমার পেট কেটে নিবে, নাড়ি ভুঁড়ি বের করে ফেলবে, তারা আমার নাক কান কেটে নিবে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, মানে এটা কী জন্য ঘটলো? তখন আমি আপনাকে জবাব দিব শুধু এটা আপনার জন্য করেছি। সাদ বিন মুসাইব বলতেছেন এ ব্যাপারে, আমি আশা করি আল্লাহ তাআলা তার শপথ এটাকে পূর্ণ করেছেন, অর্থাৎ তাকে শাহাদা দান করেছেন। আশা করি তার শপথের যে দ্বিতীয় পার্ট রাদিয়াল্লাহু আনহু, আপনি জিজ্ঞেস করবেন কি জন্য, তখন আমি বলবো আপনার জন্য, আশা করি সেটাও পূরণ হবে। এটা হিলিয়াত আল আউলিয়া, এটার মধ্যে ঘটনাটা এসেছে। আরেকটি খুবই মর্মস্পর্শ, মানে হৃদয়স্পর্শী ঘটনা সেটা যেটা বদরের দিনে ঘটেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, যখন বদরের জন্য লোকেরা বের হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নিচ্ছিলেন অর্থাৎ কে কে বের হচ্ছে। তখন আমি আমার ভাইকে দেখলাম অর্থাৎ উমাইর বিন আবি ওয়াক্কাসকে, যে মানুষের মধ্যে লুকিয়ে লুকিয়ে সে চলতেছে অর্থাৎ লুকিয়ে লুকিয়ে থাকতেছে। তো আমি বললাম যে ভাই মানে কি ব্যাপার, তুমি কেন লুকিয়ে থাকতেছ? তিনি বললেন যে আমি ভয় করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখবেন এবং আমাকে অনেক ছোট বালক হিসাবে মনে করবেন এবং বলবেন যে তুমি ফিরে যাও, কিন্তু আমি আসলে যেতে চাই। উমাইর বিন আবি ওয়াক্কাস বলতেছেন আমি যেতে চাই যাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে শাহাদা দান করেন। উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো, যেটার ব্যাপারে উমাইর রাদিয়াল্লাহু আনহু ভয় করতেছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক বালক মনে করলেন এবং বললেন তুমি ফিরে যাও। তখন উমাইর রাদিয়াল্লাহু আনহু কান্না করতে শুরু করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর তাকে অনুমতি দিলেন, যখন তার বয়স ছিল 16 বছর, তিনি বদরের দিনে নিহত হন, আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন। ঘটনাটি সিফাতুস সাফওয়াতে এসেছে এবং আমরা এটা আর অন্যান্য সূত্র থেকে ওই ঘটনাটি জানি। আল বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওনার ব্যাপারে এটা বর্ণিত ছিল যে তিনি যখন আল্লাহ তাআলার নামে কোনো শপথ করেন, আল্লাহ কোনো ঘটনা ঘটার জন্য অথবা কোনো কিছু করার জন্য আল্লাহ তাআলা এটাকে পূর্ণ করে দেন। হাদিসেও বর্ণিত হয়েছে সেই হাদিসে যে কিছু কিছু বান্দারা আল্লাহ তাআলার মহব্বতের প্রিয় বান্দাদের এরকম রয়েছে যারা কোনো বিষয়ে শপথ করলে আল্লাহ এটাকে পূরণ করে দেন, তো ওনাকে তাদের মধ্যে মনে করা হয়তো। যখন মুসলমানরা কোনো সাহাবারা মুসলিমরা কোনো কঠিন যুদ্ধে অবতীর্ণ হইতেন তখন তারা এসে ওনাকে বলতেন, ও বারা তুমি আল্লাহর নামে কসম করো অর্থাৎ যাতে আমরা বিজয় লাভ করতে পারি, তখন তিনি এটা করতেন অর্থাৎ আল্লাহর কসম মুসলিমরা বিজয়ী হবে অথবা এরকমভাবে তিনি শপথ করতেন, ফলে শত্রুরা পরাজিত হতো। কাদিসিয়ার দিনে বিশেষ সুবিখ্যাত, ইতিহাসে বিখ্যাত কাদিসিয়ার যে যুদ্ধ, এই কাদিসিয়ার দিনে যখন মুসলিমরা খুবই খুবই কঠিন যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তখন বারা রাদিয়াল্লাহু আনহু ওই শপথ করেছিলেন এবং সাথে সাথে তিনি এটাও যোগ করেছিলেন অর্থাৎ মুসলিমরা বিজয়ী হবে এই শপথ করেছিলেন এবং সাথে সাথে তিনি এটাও শপথ করেছিলেন যে আল্লাহ তাআলা যেন ওনাকে ওই যুদ্ধের প্রথম শহীদ হিসাবে কবুল করেন। এবং সুবহানাল্লাহ, ওই যুদ্ধে কাদিসিয়ার যুদ্ধে তো মুসলমানরা বিজয়ী হয়, সাথে সাথে বারা রাদিয়াল্লাহু আনহু আল বারা রাদিয়াল্লাহু আনহু তিনি ওই যুদ্ধে সমর শহীদ হয়ে যান। সাহাবী জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ইয়াউমুল উহুদ, উহুদের দিনে যখন রাতের বেলা আমার পিতা আমাকে ডাকলেন, তিনি বললেন আমি মনে করি আমি আগামী দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের মধ্যে প্রথম সাহাবি যে নিহত হব এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তোমার চেয়ে প্রিয় আর কাউকে ছেড়ে যাচ্ছি না দুনিয়ার মধ্যে, তো আমার একটা লোন রয়েছে, আমার একটা ঋণ রয়েছে, তুমি আমার তরফ থেকে এটা আদায় করে দিবে এবং তোমার ভাইদেরকে তুমি উত্তমভাবে তাদের সাথে আচরণ করবে। সকালবেলা যখন তিনি আসলেন, তিনি প্রথম ওই যুদ্ধে শাহাদা বরণ করেন, তখন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার পিতাকে আরেকজনের সাথে কবর দিলাম, কিন্তু পরে আমি আমার হৃদয়ে এটা মনে করলাম বলবে যে আমি ওনাকে আরেকজনের সাথে রেখে আসলাম, তো প্রায় 6 মাস পরে আমি ওনাকে কবর থেকে বের করলাম অর্থাৎ আলাদাভাবে কবর দেওয়ার জন্য, আমি ওনার দেহকে পেলাম ঠিক ওইরূপ যেরূপ আমি প্রথম দিন প্রথম যেরকম ছিল সেভাবে যেভাবে কবরে রেখেছিলাম ঠিক ওই রকম অবস্থায় রয়েছে, শুধুমাত্র তার ওনার কান ব্যতীত, সুতরাং আমি ওনাকে অন্য একটা কবরে কবর দিলাম। ঘটনাটি বুখারী এবং হাকিমে বর্ণিত হয়েছে হাদিসটি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা যে এখানে কিছু ঘটনাবলী উল্লেখ করলাম যা আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করে আমরা আল্লাহ তাআলার কাছে শাহাদার জন্য অত্যন্ত প্রত্যাশী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার পথে আমাদেরকে শাহাদা দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাত নসিব করেন আপনার রাস্তায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।